بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه، ومن كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمه، ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت. رواه البخاري ومسلم. আজকে এই দর্শে দিয়াতা মেহমানদারি মেজবানি করা মেহমানদারি করা কেউ যদি বাইরে থেকে আসে তার আতিথ্য করা এ বিষয়ে আলোচনা আত-তারহীব আত-তারহীব থেকে কয়েকটি হাদিস প্রথম যে হাদিসটি পাঠ করলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈমান রাখে আল্লাহর উপর আখিরাতের দিনের উপর সে যেন তার মেহমানকে সম্মান করে কৃপণতা করবেন না যথাসাধ্য বিধিবিধান আসছে কেউ বাইরে থেকে আসলে কদর করা দরকার আপনারা যদি আত্মীয়স্বজন আসে যদি আসে মক্কা থেকে আসলো বারাকা খুশি হবে মেহমানকে খাওয়ালে কমে না আত্মীয় স্বজনকে খাওয়ালে কমে না যে ফেলে কমে না আমরা অপচয় করার কারণে আমাদের নিজেকের মধ্যে বরকত হয় না অপচয় করে বেশি কিন্তু খেলে যেটুকু প্রয়োজন কমবে না নিজে কাপড় টাপড় পরিধান করবেন কমবে না অহেতুক নেট ব্যাট ব্যবহার করে অহেতুক পয়সা নষ্ট হচ্ছে আরো কত কিছু অথবা বড়াই করার জন্য বড় পার্টি বড় সিন্ডিমিন্ডি করে বাংলাদেশ করে না দেখো অপচয় নিজ ক্ষমতা বা নিজের তৌফিক সামর্থ্য অনুযায়ী মানুষ ব্যয় করবে অতিরিক্ত করবে না এ কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল ওয়াশরাব অথবা কুলু ওয়াশরাবু ওয়া তাসাদদাকু ফি গায়রি সারাফিন ওয়ালা মাখিলা তোমরা খাও পান করো ইন ওয়াল্লাসুম কাপড় পরিধান করো কিন্তু অপচয় করো আর বড়ত্ব প্রকাশ করো দুইটা জিনিস মাখিলা মানে কি তাকাব্বুর আর সারাফ মানে ইসরাফ কারণ অপচয় করলে বরকত কমবে আর বড়ত্ব প্রকাশের জন্য করলেও বরকত কমবে বড়ত্ব মুশকিল ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ান আশ-শায়াতীন অপচয়কারীরা হলো শয়তানের ভাই আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন যে ব্যক্তি ঈমান রাখে আল্লাহর উপর আখিরাতের দিনের উপর সে যেন তার মেহমানের কদর করে ومن كان يؤمن بالله واليوم الاخر فليصل رحمه যে কেউ ঈমান রাখে আল্লাহর উপর আখিরাতের দিনের উপর সে যেন আত্মীয় সম্পর্ক জুড়ে রাখে দুনিয়ার জন্য সব কেটে দিবে না কিছু মানুষ এরকম অস্তফা অথবা মনে মনে হালকা কোনো কথা হয়েছে কথা কাটাকাটি হয় না মানুষ হবে আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহুমা তাদের মধ্যে যদি হয়ে থাকে তাহলে আমাদের মধ্যে হবে না কিন্তু দোষ কোনটা ওইটা ভিতরে বদ্ধমূল করে রাখা এটা হলো দোষ বড় জোর তিন দিন থাকবে এরপরে খারাপ দুই মিনিট পরিষ্কার করবে এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিনের সময় নির্ধারণ করেছে তোমার ভাইয়ের সাথে তুমি সম্পর্ক ত্যাগ অবস্থায় থাকতে পারো তিন দিন এর থেকে বেশি না লা ইয়াহিলু লিল মুসলিম আন ইয়াহজুর আখাহু ফাওকা থালাথি লাইয়াল তিন রাতের অধিক তিন দিনের অধিক তুমি তা তোমার ভাইয়ের সাথে সম্পর্ক ত্যাগী অবস্থায় থাকা তোমার জন্য জায়েজ না তাই কিছু কথা কাটাকাটি হয়ে গেলে একটা কিছু হয়ে গেলে একটু সময় লাগে চাপ দিতে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিনের সময় দিয়েছেন দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর থেকে নির্দেশ স্বাভাবিক হবে কেউ বলবে না কেউ বলতে পারবে না আমার কারোর সাথে ঝগড়া হয় না হবেই যদি আপনার মধ্যে স্পিড থাকে হবে ঝগড়া কিন্তু নিয়ন্ত্রণের রাখবো আমরা, কারণ আমাদের মধ্যে রাগ মজুদ। যদি কারোর মধ্যে রাগ না থাকে তাহলে সে শয়তানের বিরুদ্ধে লড়াই করতে পারবে না। বিজা ইমানদার, বিজা বিজা বিড়া। কেউ কেউ আছে দেখবেন ওই যে কথিত দাওয়াতি প্রতিষ্ঠান, ওরা কারোর সাথে লড়াই বড়াই করে না, আও ভাই নমাজ পড়ো এই সাহ, এই জন্য তারা সবার কাছেই ভালো। ইহুদের কাছেও ভালো, নাসারার কাছেও ভালো, মুসলমানের কাছে মুশিক মা বে মুশিক, নাস্তিকদের কাছেও কাছে ভালো, কিছু বলবে না আল্লাহ সাহ। কিন্তু এরকম না, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিল মারুফ করতেন, নাহি আনিল মুনকার করতেন, সৎ কাজের আদেশ দিবেন আর অসৎ কাজ থেকে বারণ করবেন, দুইটা মূল। শুধু আপনি ভাই এটা করেন এটা করেন, আপনারা কেউ কিছু বলেন মমতাজ মাশাআল্লাহ রাজুল। তো কোন এক ব্যক্তি সম্পর্কে জানি আমাদের সেন্টারে, ভালোই জয় ভালো, কারণটা কি তার মধ্যে প্রতিরোধ ক্ষমতা নেই, অথবা নাহি আনিল মুনকারের দিক কম, সবাই যাবো না হ্যাঁ হ্যাঁ না না একটা কথা হলো না। তো মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াসিল রাহিমা, আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখাটা ওয়াজিব, কিছু হয়ে যায় সবর, কিন্তু এ কারণ যে একদম কেটে দিবে না, আল্লাহ আমাদেরকে মাফ করবে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, যে ইমান রাখে আল্লাহর উপর আখিরাতের দিনের উপর সে যেন ভালো বলে, ভালো কথা বলে, আর না হয় চুপ থাকে। কত সুন্দর, বুঝতে পারছেন, সে যেন ভালো কথা বলে কিংবা চুপ থাকে। ওই যে আমি মানে বইয়ে পড়েছিলাম ছোটবেলা ইংলিশ, থিঙ্ক বিফোর ইউ টেল, মানে কথা বলার আগে তুমি চিন্তা করো। আসলে তো ওইটা ওরা বলে দাদা ইংলিশ যদি হয় খুব কদর, হ্যাঁ ইংলিশ মানে বিজ্ঞানী কথা বলে না, খুব কদর, তোমার নবী বলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইসব কথা থেকে ওরা চয়ন করে ঠিক না। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, এই ইমান রাখে আল্লাহর উপর আখিরাতের দিনের উপর সে যেন ভালো কথা বলে কিংবা চুপ থাকে। আল্লাহ এরপরে হাদিস মেহমানদারি অনুচ্ছেদ, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন দখল আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন বললেন আলাম উখবার আন্নাকা তাকুমুল লাইল ওয়া তাসুমুন নাহার, আমি তো সংবাদ পেয়েছি, আমি কি সংবাদ পাইনি যে তুমি রাত্রি জাগরণ করো আর দিনে সিয়াম পালন করো, সুবহানাল্লাহ, মানে বোঝা যাচ্ছে সব সময় আর কি দাঁড়াবে রাতে তাকো মূল্য কেয়াম উল্লাইল করে তাহাজ্জুদের সালাত লম্বা আমাদের মতো না 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা, বুঝতে পারছো, আগেকার যুগে সাহাবায়ে কারাম দিয়ে নেই, ওরা এসার খাবার খেয়ে মানে এসার পরেই শুয়ে পড়তেন, স্টেজ করতেন না, এমনকি আল্লাহ রসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসার সালাতের পরে কথা বলা অপছন্দ করতেন। আমাদের বর্তমান সময়ে পাল্টে গেছে, তবে দিনই দুরুজ এগুলা ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমাদের যেসব দর্শ কোরআন সবই দেখলেন, অথবা স্বাভাবিক দর্শ কোরআন ছাড়াও মহাদারা বকরিতা ইত্যাদি সবই আমাদের এই সেন্টারে বেশিরভাগ এসব সরাতক্য ঠিক কিনা আলহামদুলিল্লাহ। যেসব দর্শ হচ্ছে কিছু না কিছু তো মানুষ ফায়দা হবে, কিছু লোকের হিংসা কি বলবো, মানুষের বিলায় বিলায় প্রতি সপ্তাহে বিলায় বিলায় যাওয়া শত শত মানুষ হয় এক এক দর্শে, এটা আল্লাহর নিয়ামত আমাদের জন্য, আল্লাহ আমাদের হান্ত অমুক জায়গায় আজকে দেখেন 4-5টা দর্শ আমাদের, এটা হয়তো কোনো কোনো জায়গায় খাবার দেওয়া হবে, কোনো জায়গায় খাবার দেওয়া হবে না, সব জায়গায় খাবার আছে নাকি আজকে দু এক জায়গায় হয়তো খাবার নেই, বেশিরভাগ খাবার আল্লাহর ফতল খাবার, অবশ্য অবশ্যই এর দ্বারা বেশি উপকৃত না হোক মানুষ কিছু না কিছু উপকৃত হবে, তার প্রভাব পড়বেই, আকীদা বিশ্বাস ঠিক হবেই ইনশাআল্লাহ, আমলের ইসলাম হবেই আর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। যদি এইসব ভিলায় বা এইসব বাসায় বাসায় যদি দর্শ না হতো আপনি হিসাব করে দেখেন কয়জন আসছে সেন্টারে, খুব কম সংখ্যক লোক আসে, কিন্তু ভিড়ে ভিড়ে দর্শক বড়। যদি না হতো তাহলে ওদের কি অবস্থা হতো? হয়তো শুধু তাস খেলত না, পাত্তা খেলত না, এই নিয়ে খেলত। এত প্রভাব পড়ছে আল্লাহ, এই যে মেহাত ফেলে এইসব ছেলেরা আমার মনে হচ্ছে সঙ্গবদ্ধ। মাশা আল্লাহ, দাওয়াতি কাজ খুব ভালো, মসজিদ এখন তারা নিজেরা কালেকশন করে মিস্ত্রির মাইকটা এগুলো সব সুন্দর করেছে, খুব সুন্দর নিজেরা কালেকশন করে। ওই গরিবেরা বলে দিয়ে লোক বলছে সেদিন উস্তাদ আমি 2,300 টাকা তারা কালেকশন করেছে। পরে আরেকজন নাকি এখানকার লোক, ও বলে আমি সে 700 রিয়াল দিয়েছি ওই মাইক এগুলা ঠিক করার জন্য। আল্লাহ আল্লাহর প্রতি ব্যয় করলে কমে না, দেখবেন ওরা কামাই করছে, মনটাও ফ্রেশ। আমি এটা আপনাদের জন্য উচ্চারণ যোগ্য বোধ 2 বছর আগে কয়েকটা ছেলে ওই বিলা হজে গেছে আরাফাত দিন। আচ্ছা, যারা বড় দিয়ে কাজ করে ক্লিনার্স, ওরাই তো সাধারণত আমরা মনে করি করি সাধারণত, কারণ ওরা ওদের বেতন কম, 400-500-600 এরকম হয়তো আকিরা। রোডে কাজ করে সারাদিন, এর মধ্যে থেকে হয়তো কিছু আছে হিসাবে ওগুলির মধ্যে বরকত হয়ে যাবে। আসলে দেখুন হিসাবে কিরকম কাজ, রোড গাটে কাজ, ঠান্ডা হোক আর গরম হোক যাই হোক কাজ করে, ঠিক কিনা? আমরা তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি বললাম আরো বাড়তি, আমার কাছে পুনের ব্যক্তি কয়েকজনকে কিছু পয়সা 500 করে জনপ্রতি দেওয়ার জন্য বলেছে, গরিবদের দেওয়া। এদের এইভাবে ওর মনে হয় 11 জন কতজন, সে নিজে আর কি 11 জনের জিম্মা নিয়েছে হাজার, আর মানে পয়সা যেমন 4,000 দেওয়ার জনপ্রতি আরো 500 রিয়াল দিয়েছে ওদেরকে দেওয়ার জন্য। এখন যেই নেবে সেই ওর পক্ষ থেকে হাজার করছে আর কি, তার পয়সা সে মন। আমি খুঁজে খুঁজে পাচ্ছি পাচ্ছি না বাংলাদেশ আলহামদুলিল্লাহ। দু একজন যেমন রুবি, তো যাদের রুব আমি জিজ্ঞেস করি কি অবস্থা আলাদা কামাই, এরকম পাওয়া গেছে দেই বাস্তবতা দেখে দিয়ে, কারণ এটা আমাকে আমানত করেছে। আবার কোন জায়গায় বলেন আরব অবস্থা কি হবে? আমি এদেরকে জিজ্ঞেস করলাম, আমার সবসময় যাই, বলছে উস্তাদ আমরা সবাই ভালো কামাই করি, আমাদের তো আমাকে আমার তো হৃদয় কারণে নিয়েছে কোথায় বলে। আমি বললাম তোমার তো খুব মনে হওয়া দরকার, বলে আমাদের কেউ পরে আমি আরো দুইজন জিজ্ঞেস করলাম উস্তাদ আমরা ভালোই কামাই করি। দেখেন আসল জিনিস ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাব ওয়ালাকিনাল গিনা গিনান নাফস, বেশি সম্পদ হলে মানুষ ধন হয় ধনী হয় না, মনের ধনের কারণে মানুষ কি হয় ধনী হয়। তো আমরা সবাই এ থেকে শিক্ষা, আমি তো আর তাদের ওখানে বলিনি জানি না বলেছি কেন জানি না, কিন্তু আমি এই দর্শন নিতে বলি এদের শিক্ষা আমাদের, মন রাখবেন বড়, কারণ আপনার যত মন বড় হবে আপনার তওয়াক্কুল থেকে একমাত্র আল্লাহর জাতির উপর, ওমাই তওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর জাতির উপর তওয়াক্কুল রাখবে আল্লাহই তার জন্য যথেষ্ট। ওয়ায়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়ায়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য রিজিকের পথ বের করে দিবেন। রিজিক কি? জাতির উপর, যেমন বিপদে পড়েছে বিপদ থেকে বের হওয়ার পথ আল্লাহ পাক বের করে দিবেন। আর কি করবেন? ওয়ায়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তাকে কল্পনাতীত রিজিক আল্লাহ পাক তাকে দান করবেন। সুবহানাল্লাহ, এটাই বাস্তবে আপনি আল্লাহকে ডাকবেন, দেখবেন আপনার মনও প্রশান্ত, রূপ থেকেও মুক্তি, যত মন ভালো রূপ থেকে মুক্তি, বেশিরভাগ রূপ মনের কারণে। ডাক্তারকে জিজ্ঞেস করুন দেখবেন, ডাক্তার কি জানে আমরা দিন দিয়ে আল্লাহ বিদিক্রিল্লাহ তৎমাইন, আল্লাহ ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আল্লাহ ওয়াহিয়াল কলব, যদি মন ঠিক হয় সারা শরীর ঠিক, আর যদি মনও ঠিক সারা শরীর ঠিক। একটু দেখবেন আপনার বিষণ্ণ অবস্থা চিন্তা, দেখবেন সারা শরীর কাজও অলস, কাজও করতে পারছেন না, আরেকজন কিছু বলে হয় না, সব আল্লাহ আমাদের সকলের হেফাজত করুন, আমাদের সকলের মন আল্লাহ পাক ফ্রেশ করে দিন, আর আমাদের সকলের মনকে যেন আল্লাহ পাক তার দিনের উপর প্রতিষ্ঠিত থাকেন রাখেন আর দিনের উপর পরিচালিত রাখেন। আচ্ছা, আব্দুল্লাহ বিন আমর নাস রাদিয়াল্লাহু আনহু হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আমি তো সংবাদ পেয়েছি তুমি এরকম কিয়ামুল লাইল করো আর সিয়াম দিনে সিয়াম রাখো। তিনি বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, না তো আল্লাহ রাসূল বললেন, ফালা তা এরকম করো। তার বোঝা গেল যে প্রত্যেক দিন এরকম করো। বলছেন কি, কুম ওয়া নাম, দিহাদ আছে মানে কিয়ামুল লাইল করো আর ঘুমাও। তাই বোঝা গেল উনি হয়তো সারা জাগ্রত থাকতেন। নবীর সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাঁড়াও ঘুমাও, কিয়ামুল লাইল করো আর ঘুমাও, এটা কার সুন্নাহ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই সকল আম্বিয়া কেরামের সুন্নাহ, আর এটাই আল্লাহর নির্দেশনা। কিরকম, ومن آياته منامكم بالليل والنهار, আল্লাহর নির্দেশনাগুলির হতে একটা হলো তোমরা রাত্রে দিনে ঘুমাও, এটা আল্লাহর একটা নির্দেশন, তো ঘুমাবে। وجعلنا نومكم سباتا, আমি তোমাদের ঘুমকে আরামদায়ক করেছি। একদিন যদি ঘুম না হয় কি অবস্থা হয়? লা ইলাহা ইল্লাল্লাহ। আবার যদি কারো অনিদ্রা রূপ দেখা দেয় মুশকিল, যার বুক করেও হয় না, ট্যাবলেট খেয়েও হয় না। এখানে একটা লোক ছিল, অনেক আগে ঘুম আসতো বলে কয়েক মাস ধরে তার ঘুম আসেনি, ডাক্তারের কাছে যায় আমার, পরে আমি বললাম আমরা সব চিন্তা চিন্তা বাদ দিত, সুফ রব্বুল আলামিনের উপর তোমার মধ্যে একটা কিছু আছে, আল্লাহর দিকে রুজু করো, ঘুম আসবে ইনশাআল্লাহ, ট্যাবলেটের জরুরত নেই। আল্লাহ কে তোমার তোমার চিকিৎসা করবার যে কাজ ওটা তুমি করাবে, বাকি কার উপর নির্ভর? আল্লাহর উপর। আচ্ছা, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আমরকে বললেন, কিয়ামুল লাইল করো, ঘুমাও। তো এর দ্বারা আপনারা কি বুঝলেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে বলা হয় 40 বছর যাবৎ এশার উজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, বলে কিনা? আপনার কি বলেন, এটা সত্য হবে না মিথ্যা? স্বাভাবিক বুঝে আসে, কারণ এটা তো নবীর তরিকা না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাতে ঘুমাতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ। এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন আমাদেরকে, এই সাহাবীকে, আমাদেরকে ঘুমাও আর কিয়ামুল লাইল করো। তো আপনি কি বলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরোধিতা করেছেন? এটা বিশ্বাসযোগ্য না, কারণ আবু হানিফা যুগে রাহমাতুল্লাহ আলাইহি সবাই জানত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন, রাত্রি জাগরণ করতেন, নওম করতেন, ঘুমাতেন, সাহাবা একরাম এরকম করতেন, তবে তাবিন এরকম করতেন, আর ইমাম আবু হানিফা এসে ঘুম নাই তা হতে পারে, একটা মিথ্যা। যেন যারা উল্লেখ করে তারা বলে কিলা কিলা মানে বলা, এটা একটা কথা হলো দলিল। আমি দেখেছি কোনো কোনো কিতাব আছে কিলা, কিলার কোন স্তর নাই, একদম লাস্টে বলা, এটা একটা দলিল হলো। আল্লাহ হেদায়াত দিন আমাদেরকে বুঝার তৌফিক, তো আমাদের সকলের জন্য যে কাজটা হবে এগুয়েমি যেন আমরা না করি, অনেক এক এক গুয়ে যা বলেছে তাই শুনছে। হ্যাঁ, আরেকটা দিক খেয়াল রাখতে হবে, আমি একটা আমল করছি কি একজন এসে বললো এটা ঠিক না, তো আপনাকে যাচাই করতে হবে, যাচাই না, যাচাই ছাড়া যদি সবই হালাল ও হুজুর বলে দিয়ে খারাপ এরকম হলে হবে নাকি? না, যাচাই বাছাই করতে হবে। খাবার খান যাচাই বাছাই করে, কোন জায়গায় ভালো হোটেল মজবুত হাঁ, বাংলাদেশ হোটেল হলেই হয় না আছে কিনা, অনেকে বাংলাদেশ খাবার ভালো পায়, যে এখানে একটা হোটেল ছিল বুঝছেন, যে যারা রান্না করে সিগারেট খায়, আর সিগারেটে শুক্র ওই ইয়েতে পড়তো পাতিলে, আমাকে একজন আমাদের আমার ছাত্রই বলেছে ও বর্তমানে হ্যাঁ বাংলাদেশ ছুটিতে আছে, সে নিজেদের যেতে উঠি আর সব সময় এরকম বুঝুন তো এবারে ভালো লাগে না খারাপ লাগে। তো আমরা এটা বুঝি যে কেউ এরকম অবস্থা দেখবে আবার গ্রাম বুঝছে গ্রাম এরকম বুঝছে আবার এরকম, একদিন দেখলে দ্বিতীয় দিন মন চাইল ওখানে যেতে। দ্বিতীয় নম্বর খাবার কোন জায়গায় স্বাদ বেশি কোন জায়গায় কম ওইটাও দেখি আমরা, ওইটাও দেখি এটাও দেখি সবই দেখি আলহামদুলিল্লাহ এটা দেখো। আর দিন সম্পর্কে একটু যাচাই করলে মুশকিল হয়ে পড়ে, দুনিয়াদারিতে এক নম্বর আর দিনই ক্ষেত্রে মুশকিল মোল্লা মুশকিল ঠিক কিনা মুশকিল না আমি মুশকিল। কোটি কোটি মানুষ মুসলমান, দশজন পনেরো জন নিয়ে ছোড়া কত কষ্টকর আপনারা দেখতে পাচ্ছেন, একটু যাচাই করুন আপনি আপনার একা কোনো অসুবিধা নেই কিন্তু দশজন মানুষকে নিয়ে চলবেন এতে হবে কষ্ট, পঞ্চাশ জন নিয়ে যান উমরা কষ্ট। একারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওই মুমিন আল মুমিনুল লাযী ইউখালিতুন নাস, যে লোকজনকে নিয়ে চলে সে ওই মুমিন থেকে অনেক উত্তম যে লোকজনের সাথে মিলেমিশে থাকে না, যে মুমিন লোকজনের সাথে মিলেমিশে থাকে আর তাদের দেয়া কষ্ট সহ্য করে সে ওই মুমিন থেকে অনেক ভালো যে মুমিন মুসলমানদের সাথে লোকজনের সাথে মিলেমিশে থাকে না আর তাদের দেয়া কষ্ট সহ্য করে না। আল্লাহ আমাদের তো এই গেল একটা দিক, কিছু আলোচনা না করলে হয় না মানুষ বুঝে না বলবে চল্লিশ দিন দিব চল্লিশ ভোগ চর্চা এমা আবু হানি কারণ তোমার নাকি এসব উজু দিয়ে ফজর করছে তো কুম ওয়ানাম। আবার কি বলেছেন সুম ওয়া আফতির, তুমি রোজা রাখো সিয়াম পালন করো আর রোজা ভঙ্গ করো, শুধু ধারাবাহিক রাখবে না এরকম করবে না। আব্দুল্লাহ ইবনে আমর আজকে বলছেন সুবহানাল্লাহ, কারণ ফা ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কাক, কারণ তোমার শরীরে তোমার হক আছে, তোমার উপর তোমার শরীরে হক আছে। ওয়া ইন্না লিআইনিকা আলাইকা হাক্কাক, তোমার উপর তোমার চোখের হক আছে। ওয়া ইন্না লিযাওরিকা আলাইকা হাক্কান, তোমার উপর তোমার মেহমানের হক আছে। এই হলো চ্যাপ্টারের সাথে সম্পর্কিত একটা, বাকি হাদিস শুনলেন তো। ওয়া ইন্না লিযাওজিকা আলাইকা হাক্কান, তোমার স্ত্রীর তোমার উপর হক আছে। লাস্টে বলেছেন আতি কুল্লাযি হাক্কাল হাক্কা, অতএব তুমি প্রত্যেক হকদারের হক আদায় করো শুধু হই হই হই হু করে জিকির করা, হই জুই করে জিকির করা, চিলিয়ে চিলিয়ে জিকির করা, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে মিলেমিশে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, এই জন্য আমরা এরকম করি না, দেশে গিয়ে এরকম করবেন না কয়েকজন মিলিয়ে খতম পড়া আর কয়েকজন মিলে দরুদ পড়া, কেউ সেদিন আমাকে বললো কেউ বসে মিলাদ করে কেউ দাঁড়িয়ে মিলাদ করে আছে না, একটাও ঠিক নেই সব কথা কেউ গালি দিক আর যাই দিক অসুবিধা কি, আমাদেরকে দেখতে হবে কাকে মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। যে এই গেল একটা আব্দুল্লাহ বিন আমর বিন আস হাদিস থেকে আমরা অনেক কিছু জানলাম, আর এর মধ্যে থেকে একটা হলো মেহমানের হক তুমি আদায় করো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কাছে ফেরেশতারা আসলেন সাথে সাথে ওখানে গিয়ে এইদিল সামিম মোটা গরু বাচ্চা একটা জবাই করে কি কি করে ধারণা করে নিয়ে আসলেন, বেশি স্পষ্ট কারণ মেহমান এসেছেন এখন কেউ হয়তো বলতে পারে না আগে থেকেই ছিল এই জন্য তাড়াতাড়ি নিয়ে আসছেন, আল্লাহ মানে দ্রুত কাজ করেছেন আর কি। ইব্রাহিম আলাই ইসলাম তো ইব্রাহিম আলী ইসলাম আমাদের মতো নাকি, দেখেন কোথেকে কোথায় আসলেন আর কিরকম ইসমাইলকে আর হাজরকে ওখানে রেখে গেলেন, সুবহানাল্লাহ আলাইহিমুসসালাম, তাদের মতো ত্যাগ আমরা করতে পারবো? দুনিয়া একদিকে আর ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক তাকে, ঠিক কিনা? তুমি কি নির্মাণ করো, এখন যাও কাবা নির্মাণ করো। তার কাছে যখন ফেরেশতা গুলো আসেন, হাল আতাকা হাদীসুদ দাইফ ইব্রাহিম আল মুকরাম, ইয়াসের সাথে সাথে খাবার, এখানে আমি ঘটনার উদ্দেশ্য না, দেখবেন ইব্রাহিম আলী ইসলাম নিজেই আতিথ্য করেছেন, মেজবানি করেছেন, মেহমানদারি করেছেন, বুঝতে পারছেন, খাবার খাইয়েছেন। আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান আসছে তাদের কদর করতেন, দেখবেন পরে হাদিস শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, জাআ রাজুলুন ইলা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইন্নী মাজহুদ, এক ব্যক্তি আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললেন, ইয়া রাসূল, আমি ক্লান্ত, শান্ত, আমি কষ্টে পতিত, আমি ভুকা ইত্যাদি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারসালা ইলা বাযি নিসাইহি ফাকালাত লা ওয়াল্লাযী বা'আথাকা বিল হাক্কি মা ইনদি ইল্লা মা, ওই মেহমান এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে পাঠালেন সংবাদ, তার কোন এক স্ত্রীর কাছে কিছু আছে কি? তিনি বললেন, আল্লাহর কসম যিনি আপনাকে হক দিয়ে পাঠিয়েছেন, নবী বানিয়ে পাঠিয়েছেন, রসুল বানিয়ে পাঠিয়েছেন, যিনি আপনার উপর কোরআন নাযিল করেছেন, ওই আল্লাহর কসম খেয়ে বলছি আমার ঘরে কিছুই নেই পাঠিয়েছেন, কি বলেন আপনারা, আপনার ঘরে পানি আছে, খাবার আছে, চাল মুরগি সব আছে, ফ্রি আছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়া একদিকে আর নবী একদিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে কোনো ইখতিলাফ আছে? কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে পানি ছাড়া কিছুই নেই, আর আমাদের এখানে দেখেন আমি এখানে বসলে কত পানি, সব জায়গায় পানি, নিচে পানি, খাবার দাবার সব মজুদ, আমরা সকাল থেকে এখন পর্যন্ত সবাই খেয়েছি, কেউ এখানে ভুগা আছেন নাকি সকালে খায়নি? যদি কেউ বলে না খায়নি, আমি এখন বিরিয়ানি খাবো, সবাই খেয়েছেন, আল্লাহ দেখেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে নাই কিছুই নাই, বলেন পানি নেই, আচ্ছা বলছেন, তারপর আরেক স্ত্রীর কাছে পড়ালেন একজন আরেকজন, ফাকালাত মিসলা যালিক হাত্তা কুলনা কুল্লুহুন্না মিসলা যালিক, উনিও এরকম বলেন আমার পরে কিছু নেই পানি ছাড়া, এমনকি সব স্ত্রীগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বললেন আমাদের কাছে কিছুই নেই পানি ছাড়া, আল্লাহ। তখন ওই যে মেহমান এসছেন গরিব ভুকা বেশি স্পষ্ট মজবুর কষ্ট কষ্টের মধ্যে আছি, সব মনের দেশ আমি ভুকা নাঙ্গা ইত্যাদি আনা গরিব মিসকিন সব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইউযিফু হাযিহি আল-লাইলা রাহিমাহুল্লাহ, আজকের এই রাত এই মেহমানের কদর কে করবে, মেহমানের আতিথ্য কে করবে, যে করবে আল্লাহ তার উপর রহম করবে, দোয়া দিন আল্লাহ রাসূল সম্মান। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি, ঘুমাবেন না, হাদিসটি শুনুন, ফানতালাকা বিহি ইলা রাহলি, তিনি তার এই মেহমানকে নিয়ে গেলেন তার বাড়িতে, গিয়ে বললেন তার স্ত্রীকে, হাল ইন্দাকি শাইউন, তোমার কাছে কি কিছু আছে? তিনি বললেন, লা ইল্লা কুত সিবিয়ানি, না আমার কাছে কিছুই নেই, তুমি বাচ্চাদের খাবার, আর কুত বুঝেন তো, ও বাচ্চাদের খাবার কোন রকম কোন রকম চলে, হাত কুত, তাহলে তারা উভয় স্বামী স্ত্রী নেই, শুধু বাচ্চাদের খাবার আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, তো তিনি বললেন ফাআলিনিহিম বিশাইইন ফাইদা আরাদুল আশা ফাউইনিহিম, তুমি তাদেরকে নিয়ে একটা কিছু নিয়ে খেলাধুলা করতে দাও, খেলাধুলা করতে দাও, আর যখন তারা বলবে খাওয়া দাও রাত্রে তখন নাউইনিহিম তাদেরকে ঘুমিয়ে মানে ঘুম পাড়িয়ে দাও, যখন তারা বলবে খাওয়া তখন ঘুম পাড়িয়ে দাও। যখন আমাদের মেহমান আসবেন তখন তুমি বাতি নিবিয়ে দিলে, আর আগের জমানা তো এরকম ছিল না, এখনো বাংলাদেশ বিভিন্ন জায়গায় নেই কেন থাকলেও নেই আছে না বুঝি বলছেন আর কি করবে, তুমি বাতি নিবিয়ে তুমি তাকে দেখাবে আমরা যেমন খাচ্ছি, তাহলে নিজেদের হবে বাচ্চাদের খাওয়া আর কি হবে, বাচ্চাদের খাওয়ার হবে তো আল্লাহ জানি না কি আছে ছিল, বলছেন বাতি নিবিয়ে দিবে আর তাকে দেখাবে আমরা খাচ্ছি। এবারে ফাইদা আহওয়া লিহা লিয়াকুল ফাকুম ইলা সিরাজ, অন্য রওয়ায়াতে বলছেন হাত্তা তুতফি, যখন তিনি খাবার জন্য খাবার খেতে লাগবেন তখন তুমি বাতি নিবিয়ে দিবে ওই আগেরটে, আর ওতে বোঝা গেল ওই সময় নিবিয়ে দিবে আর আমরা তো আছি খাবার খাবো, তো তুমি তাকে দেখাবে যে আমরা খাচ্ছি আর তিনিও খাচ্ছেন, আসলে কিন্তু যদি তিনি তিনজনে যদি খায় বেশি স্পষ্ট একটা পর্দার বিধান নাজিল হওয়ার আগে বেশি স্পষ্ট, আচ্ছা যদি খা তিনজনে যদি খান তোর খাবারটা কি হবে, একজনের পেট ভরবে না তো আর দুইজন কি অবস্থা, আবার এই রীতি হচ্ছে ভুকা ক্ষুধার্ত বেশি স্পষ্ট। فقعدوا واكل الضيف وباتا طاويين, তো এই অবস্থা করে তারা মেহমানকে খাওয়ালেন আর তাদের নিজেদের পেটকে খালি রাখলেন, বুঝতে পারছি পেটকে পেটে তাদের পেটকে জড়িয়ে দিলেন, বুঝলেন পেটে খাবার বলতে কিছুই নাই। فلما اصبح غدا رسول الله صلى الله عليه وسلم فقال, যখন সকাল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম غدا على رسول الله صلى الله عليه وسلم, তো ওই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, فقال قد عجب الله من صنيعكما بضيفكما, الله তোমরা যে তোমাদের মেহমানের সাথে যে আচরণ করেছো এই আচরণ দেখে আল্লাহ পাক খুব খুশি হয়েছে, আল্লাহর কাছে খুব ভালো লেগেছে। زاد في روايه ان روايه استفان نزلت هذه الايه ويؤثرون على انفسهم ولو كان بهم خصاصه, তারা এমন ওইসব নেক লোকজন এমন আনসার সাহাবাদের কথা উল্লেখ করেছে, والذين تبوؤوا الدار والايمان من قبلهم يحبون من هاجر اليهم ولا يجدون في صدورهم حاجة مما اوتوا ويؤثرون على انفسهم ولو كان بهم خصاصة, ترى এমন অর্থাৎ মুহাজিরিনদেরকে এত ভালো পান যারা তাদের কাছে হিজরত করে এসেছে আনসার সাহাবা, তারা তাদেরকে খুব বেশি ভালো পান। লাস্টে এই অংশ ويؤثرون على انفسهم ولو كان بهم خصاصة, তারা নিজেরা ভুকা থাকলেও নিজেদের উপর অন্যকে তারা অগ্রাধিকার দেয়, আর আমরা কি বলবো আগে খাই বাবা তারপরে দেখি, এই জন্য আমরা অবস্থা আগে নিজে খাই পরে, আর সাহাবায়ে কেরাম এই দেখলেন একটা নজির এই একজন সাধারণ সাহাবি রাদিয়াল্লাহু আনহু আনসারী, তিনি কি করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানকে এনে নিজে খেলেন না তার স্ত্রীও খেলো না এমনি ভাবে তার বাচ্চাদেরকেও খাওয়ালেন না, বলেন কারণ কি ইনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান। আর এছাড়া এক তো নবীর দোয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে গেছেন রাহিমাহুল্লাহ, দুই নম্বর আল্লাহ পাক তার সানে এই আয়াত নাজিল করলেন সুবহানাল্লাহ, এর চেয়ে বড় মর্যাদা আর কি হতে পারে, ফানাজালাত هذه الآية إخواني أقول لكم أن رواه البخاري وغيره لا رواه مسلم وغيره لكن إخواني حشية أشياء أمي دهي تقل كين صحيح بخاري تهو موجود صحيح بخاري تهو موجود صحيح بخاري 4899 نمبر حديثي ده أرواح جنة نجاك أقول لك أشياء تو أي حديث نمبر تكون قربون لي جاءت بخاري مسلم الحديث تو مهمان داري مهمان در حق أزاي قرأ এটা জরুরি তবে নিজ সামর্থ্য অনুযায়ী তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহু যে ঈমান রাখে আল্লাহর উপর আখিরাতের দিনের উপর সে যেন তার মেহমানের কদর করে আল্লাহ আমাদের তৌফিক দিন আমিন আচ্ছা যদি কারো ঘুম আসে একটু দাঁড়ান যাদের ঘুম আসছে দাঁড়ান আর বসে জায়গা পড়লাম হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মঙ্গলবার দিন যদি কারো ঘুম আসে তাহলে সে যেন জায়গা পাল্টে কিন্তু ঘুমানো ঠিক না এত সুন্দর হাদিস অর্থাৎ এই সব দর্শে যদি ঘুম আসে তো কোনো কোনো সালাত বলেছেন তার মানে এটা শয়তানের কাজ শয়তান চায় না আপনি ঈদ অর্জন করতে বুঝতে পারছেন আর এই সব দর্শ যেগুলো এগুলো সহজ তো কঠিন কিছু না একটা ঘটনা পেশ করলাম এর থেকে আরো কিছু এবারে যদি আপনার ঘুম আসে তাহলে বোঝানো মুশকিল এখন ঘুমাবেন না একটু পরে খাবার টাবার খায় যাবেন পাশা ওখানে গিয়ে ঘুমান আচ্ছা আল্লাহ আমাদের সবাই তৌফিক দান এই অধ্যায় থেকে আজকে এতটুকু আলোচনা করলাম যথেষ্ট ইনশাআল্লাহ আর আগামী সপ্তাহে আরো আলোচনা আসে আসছে মেহমানদের হক সম্পর্কে কয়েকদিন তার হক কতদিন খাওয়াবেন ইত্যাদি পরে আসছে অতএব এ বিষয়ে আপনি আর সলভ করবেন না প্রশ্ন করবেন না এ বিষয়ে প্রশ্ন করবেন অন্য বিষয়ে আজকে প্রশ্ন দর্শ শেষের পরে আল্লাহ আমাদেরকে সবাইকে ইলম অর্জন করার তৌফিক দান করুন আমাদের স্মরণ শক্তি বাড়িয়ে দিন জ্ঞান বাড়িয়ে দিন এবং জ্ঞান প্রচার করার তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দিনের দাওয়াতের অন্তর্ভুক্ত দিনের দাওয়াতকে হক প্রচার করার তৌফিক আল্লাহ আমাদেরকে মাফ করুন আমাদেরকে মাফ করুন দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করুন আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও আমিন জাহান্নাম থেকে মুক্তি দাও আমিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন